الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون وعن أبي هريرة رضي الله عنه قال قال الله تعالى يوديني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر وقلب الليل والنهار متفق عليه যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দুরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ 14 এপ্রিল, সেজন্য বৈশাখ মাসের খুতবা দিতে হবে আজকে। বাংলাদেশে পহেলা বৈশাখ সার্বজনীন, বাঙালির সার্বজনীন উৎসব বলে প্রচার চালানো হয়ে থাকে, যদিও এর কোনোই ভিত্তি নাই। এটা সেরেপ কিছু বস্তুবাদী ধর্মনিরপেক্ষ নামধারী মুসলমানদের অপপ্রচার মাত্র, বাস্তবতার সঙ্গে এর কোনোই মিল নাই। এই সঙ্গে যোগ হয়েছে এখন এটা ইলিশ পান্তার উৎসব, গরিবের প্রতি ধনীদের তাচ্ছিল্যের একটা অত্যন্ত লাঞ্ছনাকর উৎসবে পরিণত হয়েছে এখন এটা। সেই সঙ্গে তৌহিদের বিরুদ্ধে স্পষ্ট আঘাত। মানুষ আগে বানর ছিল, হনুমান ছিল, কুকুর ছিল, ভেড়া ছিল, আজেবাজে সব সাপ ব্যাংক কি সব ছিল, সেখান থেকে ঘুরতে ঘুরতে এখন উদ্বর্তিত রূপ হিসাবে মানুষের রূপ ধারণ করেছি আমরা। এইটাকে বোঝানোর জন্য এই দিন বিভিন্ন পশু পক্ষীর হাঙ্গর কুমিরের বড় বড় মূর্তি বানিয়ে রাজপথে ঘুরবে একদল কথিত বানরের ফরজন্দ। এইগুলো তৌহিদের বিরুদ্ধে স্পষ্ট মুষ্ঠাঘাত। আমরা তৌহিদবাদী মুসলমান, আমরা কখনোই এই সমস্ত শিরকি জাহিলিয়াতের সঙ্গে আপোষ করতে পারি না। আমাদের সৃষ্টিকর্তা কে? অন্তর থেকে বলবেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা বেঁচে থাকি আল্লাহর জমিনে, এই জমিন সৃষ্টিকর্তা কে? আমরা বেঁচে থাকি আল্লাহর দেওয়া আলো বাতাসে, এই আলো এবং বাতাসের সৃষ্টিকর্তা কে? আমরা মানুষ হিসাবে দুনিয়াতে এসেছি, বানর হিসেবে আসি না। বানর থেকে লেজ খসে মানুষ হয়েছি, এই ধরনের অপপ্রচার যারা চালায়, হতে পারেন তিনি বিখ্যাত বিজ্ঞানী, আমরা তাকে বিখ্যাত অজ্ঞান বলব। কোরআনের সামনে পৃথিবীর কোন মানুষের কোন কথা কি চলবে? কোরআন বলছে ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করব, আর সেই খলিফাই হচ্ছেন আদম। আদম মানুষের আদি পিতা এবং প্রথম নবী, তিনি জ্ঞান সম্পন্ন একজন মানুষ, তিনি প্রথম পৃথিবীর ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণ করেন। তিনি বানর থেকে লেস খাসা মানুষ ছিলেন না। বানর আলাদা সৃষ্টি, হনুমান আলাদা সৃষ্টি, মানুষ আলাদা সৃষ্টি। পার্থক্য এই, মানুষ সৃষ্টির সেরা, অন্য সকল সৃষ্টির হাত পা চোখ কান মুখ সবই আছে, জ্ঞান নাই। মানুষেরও সেগুলি আছে, কিন্তু পার্থক্য হল এই, তার মধ্যে এলেম আছে, জ্ঞান আছে, নৈতিকতা আছে। এই সহজ সরল কথাটি কোরআন বলে দিয়েছে, আর এর বিরুদ্ধে যাবতীয় অপপ্রচার চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তথাকথিত সংস্কৃতি সেবী নামক কতগুলো মুশরিক বদমাশদের মাধ্যমে। এরা জ্ঞানী হিসেবে অহংকার দেখায়, ওদের জ্ঞানের 3 পয়সা মূল্য আমাদের কাছে নাই। এরা আমাদের ছাত্রদের মাথা নষ্ট করেছে, এরা দেশের শিক্ষিত সমাজের মাথা নিচু করে দিয়েছে। পৃথিবীর কোন দেশে বানর হনুমানের কাছে মানুষ কোন মাথা নত করে নাই। হ্যাঁ, পার্শ্ববর্তী ভারত আছে, ওরা গরুকে পূজা করে, ওরা তুলসী গাছকে পর্যন্ত পূজা করে। মানুষের উন্নত ললাটকে কোশ্চিন গেল, গরুর সামনে নত নত করা সম্ভব নয়, এটা মানবতার অপমান মাত্র। বাংলাদেশের মানুষ যাতে এই শিরকি জাহেলিয়াতে ডুবে না যায়, আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের সাবধান করে দিচ্ছি, এর জন্য 1 মিনিট সময় ব্যয় করলে গুনাহগার হবেন, এর জন্য 1 পয়সা ব্যয় করলে আপনি গুনাহগার হবেন। পয়সার মালিক আপনি নন, পয়সার মালিক আল্লাহ। সময়ের মালিক আপনি নন, সময়ের মালিক আল্লাহ। আপনার নিঃশ্বাস তার হাতে, যে কোনো সময় তিনি বন্ধ করে দিতে পারেন। আপনাকে তিনি অবকাশ দিয়েছেন 1 মিনিট বেঁচে থাকার জন্য, এজন্য তার শুকরিয়া আদায় করা উচিত। ওই 1 মিনিট আপনি শিরকি কাজে ব্যয় করতে পারেন না, করলে অবশ্যই আল্লাহকে কৈফিয়ত দিতে হবে আপনাকে। এই ছেলেরা সাবধান, কোনো অবস্থাতেই তুমি যদি মরেও যদি যাও এই সমস্ত অনুষ্ঠানে যোগ দেবে না। আল্লাহর নির্দেশ, ওমান আয়াতিহি লাইল ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার, আমি আল্লাহ, তার স্পষ্ট নিদর্শন হচ্ছে রাত্রি এবং দিন, সূর্য এবং চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা সিজদা করো না সূর্যকে, সিজদা করো না চন্দ্রকে। ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, বরং সিজদা করো সেই মহান সত্তাকে যিনি সূর্য চন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতে বিশ্বাসী হয়ে থাকো। রাত্রি দিনের আগমন নির্গমনের মাধ্যমে দিন এবং রাত্রি আসে, ঠিক না? সূর্য এবং চন্দ্রের আগমন নির্গমনের মাধ্যমে যেটা আসে, এটাকে আমরা বলি আহ্নিক গতি। দিবস এনে দেন আমাদের সামনে আল্লাহ, ঠিক রাত্রি এনে দেন আমাদের সামনে আল্লাহ। তাই আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, যদি আমি দিবসকে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ লম্বা করে দিতাম কিয়ামত পর্যন্ত, কোন শক্তি ছিল তোমাদের ওটাকে রাত্রি বানানো? যদি আমি রাত্রিকে লম্বা করে কিয়ামত পর্যন্ত করে দিতাম, তো কোন শক্তি ছিল, কার এমন ক্ষমতা ছিল যে রাতটাকে দিনে পরিণত করে? তিনি তো দয়া করে আমাদেরকে 24 ঘন্টা পরপর দিন রাত দিচ্ছেন বলে তো আমরা ঘুমাতে পারছি, খেতে পারছি, কাজ করতে পারছি, অফিসে হিসাব রাখতে পারছি, তাই না? সব তো তারই হাতে। পয়লা বৈশাখ আগামী 14 এপ্রিলে আসবে, ওই পর্যন্ত যদি আল্লাহ পাক আজ রাত না দেন, তো জিন্দগিতে কোন পয়লা বৈশাখ আসবে? ওই একটা দিনই থাকবে, এখান থেকে 1 সপ্তাহ ধরে একটা দিন হবে, বা 1 বছর ধরে একটা দিন হবে, হতে পারে না? এখন তো পৃথিবীতে 1-1 এলাকা আছে, 6 মাস দিন 6 মাস রাত। আমরা ফতো বড় বড় বিপদে পড়ে যাই। ওরা প্রশ্ন করে কি জানেন, যে কি করে আমরা 5 হাত সালাত আদায় করবো, আসর কখন হবে, ঈশা কখন হবে, সারা দিনে দিন দিন এত লম্বা, সুবহানাল্লাহ, তারিখ গেছে ফতোয়াটা 6 মাস দিন। এই দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তোমাদের সামনে, বাংলাদেশের লোকরা যাও দেখো, দেখে আসো, সেখানে 6 মাস দিন এখনই আছে তোমাদের সামনে। ওটাকে যদি আমি আরো লম্বা করে কেমন পর্যন্ত দিয়ে দিই, রাত বানাও দেখি। আল্লাহর হাতেই সবকিছু, রাত্রি ও দিনের সৃষ্টিকর্তা তিনি, সূর্য এবং চন্দ্রের আগমন নির্গমন সবকিছু মালিকানা তার হাতে। অত সেই মহান সত্তার কাছে শুকরিয়া জানাতে হবে আমাদেরকে, এবং হাদিসগুলো মনে রাখতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সূর্যকে আরশের নিচে শ্রদ্ধা করে আর বলে, হে আল্লাহ, আমি কি আগামীকালকে উঠব? আল্লাহ অনুমতি দেন, তারপরে সূর্য উঠে। অত সহজে হুকুম নেই সূর্যের এক পা ফেলেন, আবার যখন রাত হয়ে যায় তখন বলে হে আল্লাহ আমি কি আগামীকালকে আবার ডুবে যাব, হ্যাঁ এখন ডুব। সব কিছুই আল্লাহর অদৃশ্য ব্যবস্থাপনার মাধ্যমে চলছে, দব্রুল আমরা, তিনি সবকিছু ব্যবস্থাপনা করে থাকেন। পহেলা বৈশাখ কবে থেকে শুরু হল? সম্রাট আকবরের নাম শুনছেন না? আমাদের ছেলেরা আজকাল ইতিহাস ভূগোল কিছু পড়ে না, এরা খালি একাত্তরের ইতিহাস পড়ে, জানি এর আগে দুনিয়ায় কিছুই ছিল না, হঠাৎ করে একাত্তর নাজিল হয়েছে বাংলার জমিনে, ফলে আমাদের ছেলেগুলোকে মূর্খ বানাচ্ছে খালি। শিক্ষকরাও কিছু জানে না, ছাত্ররাও কিছু জানে না, জানবে কোথেকে? ওই সাবজেক্ট থাকলে তো জানবে, একাত্তরের আগে বহু একাত্তর চলে গেছে, তবে তো বাংলাদেশ হয়েছে, এত সহজ হয়েছে নাকি? ১৫৮৪ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের গুরুত্বপূর্ণ মন্ত্রী লুৎফুল্লাহ সিরাজি, তিনি সর্বপ্রথম পহেলা বৈশাখের এই ঋতুপঞ্জি সৃষ্টি করেন। যখন সম্রাটের সামনে পেশ করা হল, আকবর বললেন একটু পিছিয়ে যাও। ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল মোতাবেক ৯৬৩ হিজরির দোসরা রবিউল আখের, যেদিন আমি ভারতের সিংহাসনে আরোহণ করেছিলাম, তোমরা সেদিন থেকে সাল গণনা শুরু করো। ৮৪তে কিন্তু প্রস্তাব হল, ব্যাক করে নিয়ে গেল ১৫৫৬ খ্রিস্টাব্দে, তাহলে প্রায় ১৮ বছর পিছিয়ে গেল না? সম্রাটের এই নির্দেশ ক্রমে ১৫৫৬ খ্রিস্টাব্দ ১৪ এপ্রিল থেকে ওই দিন বাংলাদেশে পহেলা বৈশাখ ছিল। তখন থেকে এটা কেন চালু হলো জানেন? সম্রাট আকবর খাজনা নিতেন, ফসল ওঠে তারপরে তো খাজনাটা নেবে, তো বাংলাদেশে ফাল্গুন চৈত্র মাসে ফসল ওঠে না, ওই ফসল উঠত ওই সময় তারা খাজনা পরিশোধ করত। উনি বললেন আমার প্রজারা যেন খুশি মনে খাজনা দিতে পারে, তো তোমরা এমন একটা দিন নির্ধারণ করো যেদিন সবার বাড়িতে বাড়িতে ফসল থাকবে এবং তাদের শসা এলাকার একটি মাসের বছরের প্রথম থেকে তারা দিতে যেন আনন্দ বোধ করে। এইভাবে বাংলাদেশে পহেলা বৈশাখ হল। তাহলে কবে থেকে শুরু হল? ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল বাংলাদেশে সেদিন ছিল পহেলা বৈশাখ, আর আরবি হিসাবে ৯৬৩ হিজরির দোসরা রবিউল আখের। তোমরা বলো রবিউল সানি, সানিকে বলো না, সানি বলা ভুল, সানি বললে সালেস লাগে, কি আরবি বলবি সাহেব বলো, সানি বললে সালেস লাগে না, সালেস আছে নাকি? রবি তো দুটাই, রবিউল আউয়াল রবিউল আখের, জুমাতুল উলা জুমাতুল আখেরা, সমস্ত ক্যালেন্ডারে সানি সানি লিখে বসে আছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হল। পশ্চিমবঙ্গের ভাইয়েরা দেখলেন বাংলাদেশের সঙ্গে যে পহেলা বৈশাখ করি, তাহলে সম্রাট আকবরের হিজরি সনের সঙ্গে মিলে যাচ্ছে। ৯৬৩ হিজরির কত বললাম? দোসরা রবিউল আখের, তো আরবি হিজরির সঙ্গে মিলিয়ে আমাদের বৈশাখ পালন করতে হবে। মুসলমানদের সঙ্গে মোশাবা হয়ে যাচ্ছে, তাহলে আমরা মুসলমান হয়ে যাবো নাকি? অত ওটার সঙ্গে মিলানো যাবে না। ওনারা দেখলেন ওনাদের শকাব্দ, শকাব্দ হিসাবে ৩১শে চৈত্র হচ্ছে আমাদের পহেলা বৈশাখ। এর পিছনে কারণ হচ্ছে এই, ১৯৬৬ সালে ১৭ই ফেব্রুয়ারিতে ডক্টর শহীদুল্লাহ নেতৃত্বে এই ক্যালেন্ডার তৈরির একটা কমিটি গঠন করা হয় পাকিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে, পরে ওটা বাংলাদেশ গভর্নমেন্টও মেনে নিয়েছে। 1966-এর 17ই ফেব্রুয়ারি মনে থাকে তার মাথায় কথাগুলো, বাংলাদেশ গভর্নমেন্ট ওটাকে মেনে নিয়েছে। তিনি দেখলেন যে এক এক মাসে এক এক রকম না করে এটা নিয়ম করে দেই, বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিনে মাস, ভাদ্র থেকে চৈত্র পর্যন্ত 30 দিনে মাস, হিসাবে সহজ হয়। এখন পশ্চিমবঙ্গের লোকরা দেখলো ওরা বাঙালি আমরা বাঙালি সবই ঠিক আছে, পান্তা খাবো ইলিশ খাবো ঠিক আছে, মিল হওয়া যাবে না, কারণ ওরা তো হিজরি সনসের মিলে আছে, আর ডক্টর শহীদুল্লাহ দাঁড়িয়ালা মুসলমান, ওর সঙ্গে মিলে যাবে না। ওরা ওই 31-31 রাখলো চৈত্র মাসকে 30 করেনি, বুঝা গেছে? বাংলাদেশে চৈত্র মাস 30 দিনে হয়, পশ্চিমবঙ্গে চৈত্র মাস 31 দিনে হয়, কারণ শকাব্দের হিসাবে যদি মিলিয়ে দেয় তাহলে তো বাংলাদেশের মুসলমানদের সঙ্গে মিলে গেলাম। সম্ভবত এরূপ কোন লুক্কায়িত বিদ্বেষের কারণে তারা চৈত্র মাসটা 31 দিনে রাখেন, ফলে আমাদের যেদিন পয়লা বৈশাখ সেদিন ওদের 31-এ চৈত্র, ফলে আমরা পয়লা বৈশাখ করছি তারা কিন্তু করে না। আমরা কত বড় অনুগত, আমরা একবারে পলায়নপর জাতি, আমরা বলে দিচ্ছি হাজার বছরের বাঙালির সার্বজনীন উৎসব হল পয়লা বৈশাখ। তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিরা কি বাঙালি নয়? বুঝতে পারেনি? যদি সার্বজনীন হয় তাহলে হিন্দু মুসলমান সবারই হবে, তো কই ওদিন তোরা কিছুই করে না, তার সার্বজনীন কথাটা মিথ্যা হচ্ছে না? উদ্দেশ্য মুসলমানদেরকেই হিন্দু বানানো, মুসলমানরাও এটা মানে না। মানে কয়জন? যে কয়জন মুষ্টিমেয় আছে তথা কথিত সংস্কৃতি সেবী নামধারীরা, ঢাকা ইউনিভার্সিটির পাশে চারুকলা ইনস্টিটিউট আছে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা, চারুকলা মানে মূর্তি বানানো, মূর্তি বানানোর ডিপার্টমেন্ট, গধু ঘাড়া গাধা সাপ হুতুম পেশা এইসব মানে চারুকলা ডিপার্টমেন্ট, আমি প্রফেসর, কাজ করতে আমার ছেলেমেলে ভালো ভালো আঁকাতে পারে, এইগুলি চলছে বাংলাদেশ সংস্কৃতির নামে। অথচ পয়লা বৈশাখের আসলে কোন গুরুত্ব নাই, কারণ এই কাল বৈশাখীতে সেদিনই আমার বগুড়াতেই খালি 20 জন মরল, আমরা রাস্তা মূর্তি বসছিলাম দিনাজপুরে আসার সময়, সমস্ত ঘাস ভেঙিয়ে রাস্তা সব বন্ধ করে দিয়েছে, ঈদ আমার পুজো করতে হবে আমাকে, এসো হে বৈশাখ দুর্বলের হানো দুর্জয়ারে হানো দুর্বলের কি রক্ষা করো, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এসো হে বৈশাখ দুর্জনের হানো দুর্বলের রক্ষা করো, আমি দেখছি দুর্বলকেই গাছ পড়ে মারি দিচ্ছে, কি রক্ষা করবে? আমরা কি বৈশাখের পূজা করি? রবীন্দ্রনাথ ঠাকুর এসো হে বৈশাখ বলে ডাকতে পারে, আমরা এসো হে বৈশাখ বলি না, আমরা হে আল্লাহ আমাদেরকে রক্ষা কর। আকিদায় পার্থক্য নাই। মোশতাক কবি রবি ঠাকুর শিরকি চিন্তাধারাতে কবিতা লেখে, আর আমরা মুসলমান তৌহিদ আকিদার সামনে রেখে আমরা কাজ করি। অতএব কথায় চিন্তায় চেতনায় ব্যবহারে আচরণে সকল দিক দিয়ে যেখানে পার্থক্য সূচিত হয়েছে মৌলিক একটি কারণে, সেটি হল আকিদা। যে দেশের মানুষ যে আকিদায় বিশ্বাসী সেই আকিদা অনুযায়ী তাদের বাহ্যিক আচার আচরণ নির্ধারিত হয়, ঠিক না? আমরা ইসলামী আকিদায় বিশ্বাসী, আমরা যদি ঘুম পড়ে স্বপ্নও দেখি তো স্বপ্নে মক্কা মদিনা যাই, ঠিক তো নাকি? কথা বলতে আমার কোনো অবস্থাতেই মুসলমানের উন্নত মস্তক বাতিলের সামনে মাথা নষ্ট করে না, কোন অবস্থাতেই জাহিলিয়াতের সঙ্গে তৌহিদ আপোষ করে না, কোন অবস্থায় শিরকের সঙ্গে তৌহিদ ইবাদত আপোষ করতে পারে না, যে করে সে মুসলমান থাকে না। অসংখ্য আবদুল্লাহ ছিল কাফেরদের মধ্যে, আবদুল্লাহ দিয়ে মুসলমান হওয়া যাবে না যদি আকিদা গোলমাল থাকে। আকিদার পার্থক্য, মুসলমানের ছেলেরা ঘুম পড়েও যদি স্বপ্ন দেখে সে মক্কা মদিনার স্বপ্ন দেখে, হিন্দু ছেলে ঘুম পড়ে স্বপ্ন দেখলে সে গয়া কাশি চলে যায়, সে কখনো মক্কা মদিনা যায় না, কথা ঠিক না? মুসলমানের ছেলে যে আব্বা আম্মা বলে আদর করে ডাকে, হিন্দু ছেলে বাবা মা বলে, মুসলমানের ছেলে দাদা দাদি বলে, হিন্দু ছেলে দাদা দাদি বলে কি বলে ওরা? কি বলে দিদি না কি বলে কি বলে কিছু বুঝি না কি বলে আমরা ঠাকুরদা এইটা সহি কথা ঠাকুরদা ঠাকুরদি মুসলমানের ছেলে চাচা চাচি বলে হিন্দু ছেলে কাকা কাকি বলে মুসলমানের ছেলে ফুফু বলে হিন্দু ছেলে পিসি বলে অত সহজ নাকি একদিন ভাষা পাল্টে যাবে মুসলমানরা আবহাওয়া বলে হিন্দুরা জলবায়ু বলে দেখবে আমাদের নেতাদের মধ্যে খালি জলবায়ু জলবায়ু করে বেটা জল কেন তুই জল খাস নাকি ডালি বাড়ি গিয়ে জল খাবি লেখার সময় জলবায়ু লিখবি আবহাওয়াটা ফার্সি শব্দ উর্দু শব্দ দিয়ে বলা হবে না আব্বা আম্মা ফার্সি শব্দ বলা হবে না চাচা চাচি ফার্সি সব উর্দু শব্দ বলা হবে না যে কাকা মাকা কি সব বলে ফেলে আবার সব হ্যাঁ মুসলমানের এমনকি পাঞ্জাবিতে পর্যন্ত পার্থক্য মুসলমানের পাঞ্জাবি চায় পাঁচ কলি হিন্দুর পাঞ্জাবি এক কলি ওখানেও পার্থক্য হিন্দুরও দাঁড়িয়ে আছে মুসলমান দাঁড়িয়ে সঙ্গে গরমিল আছে মিল নাই রবীন্দ্রনাথ ঠাকুরই এত দাঁড়িয়ে আছে কার্ল মার্ক্সের খানটা দাঁড়িয়ে আছে লেনিনের সৌদি আরবের বাচ্চার মতো খানটা দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে দিয়ে ইসলাম হবে না সার্বিক জীবনে পরিবর্তন আছে মুসলমান লুঙ্গি পরে তুমি ধুতি পরো মালকোসা মেরে চলে আসো মসজিদে আল্লাহ ঘরে এটা হবে না সব জায়গাতেই চিন্তায় চেতনায় সব জায়গায় পার্থক্য সব পার্থক্যকে আমরা বিলীন করে দিয়ে একদিন ইলিশ পান্তা খেয়ে বাঙালি হয়ে যাব বাংলা আমার ভাষা হতে পারে বাংলা আমার আকিদা নয় ঠিক আছে কথা বাংলা আমার ভাষা হতে পারে বাংলা আমার আকিদা নয় আবু জেহেল আরবি হতে পারে আবু জেহেল কোশ্চিন কেন মুসলমান নয় সে আরবিতে কথা বলে তার ভাতিজা মোহাম্মদ তিনিও আরবিতে কথা বলেন দুই আরবি ভাষা এক হতে পারে বটে কিন্তু দুই আকিদা পৃথক নয় কি আমরা উভয় বাংলার মানুষ একই বাংলায় কথা বলি উভয় বাংলার মানুষের আকিদা আসমান জমিনের পার্থক্য এ বাংলার মানুষ মরবে জান্নাতে চলে যাবে ও বাংলার মানুষ দুনিয়াতে পড়বে মৃত্যু পরে জাহান্নামে পড়বে কারণ মুশরিক কখনই জান্নাতে যেতে পারে না মুশরিক মুনাফিক বিদাতীরা কখনই জান্নাতের আশা করতে পারে না এই পার্থক্য গুলো ঘুচিয়ে দেওয়া সম্ভব নয় সেই সঙ্গে আকিদা বিনষ্টকারী চটচটে মৌলিক যে বিষয়টা ধাক্কা দিচ্ছে এখানে এই যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে নাকি বানর বানিয়ে ছেলেদের মুখে চেহারায় এগুলো ফুটিয়ে তোলা হচ্ছে তারা এখন সারাদিন আলপনা আঁকে মেয়েগুলো এগুলি করে বৈশাখে শাড়ি পরে লাল পিড়ে শাড়ি আর হলুদ জমিনের শাড়ি পরে দিন দিন করে নাচে রাস্তাঘাটে এগুলো হলো নাকি বাঙালির উৎসব মুসলমান মা বোনদের সাবধান করে দিচ্ছে খবরদার হলুদ শাড়ি অন্যদিন পড়ো এই দিন তোর খবরদার পড়ো না বেদাতের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এদিন কোন অবস্থায় হলুদ শাড়ি পরা যাবে না ঠিক যেমন হালুয়া রুটি ডেলি খাওয়া আপত্তি নাই সর্বরাজ দিন খাবে না জিলাপি রোজ তুমি কেন 50 টাকা কেজি করে মিলাদের মোড়ে জিলাপি পেলে ফেলে কুত্তাকে দিয়ে দিও বেদাতে বিজলাপি মুসলমান কখনো খায় না পুষ্কর ভাই বলে দিচ্ছি বেদাতে ঘৃণা না করলে তুমি আপোষকামী হয়ে গেলে শিরকের বিরুদ্ধে ঘৃণা করতে হবে বেদাতে ঘৃণা করতে হবে ঘৃণা করা সারা কোশ্চিন কালে এগুলো শুনে আমি যে মুসলমান তা প্রমাণ থাকে না সবার সঙ্গে সুন্দর ব্যবহার আমার থাকবে হিন্দুরা আমার প্রতিবেশী তাদের ভাই হিসেবে বুকে টানবো কোনো সমস্যা নাই কিন্তু তাদের সংস্কৃতির সঙ্গে আমার সংস্কৃতি কখনোই মিলবে না মানুষের ভিতরকার অনুশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত আচরণের নামই হলো সংস্কৃতি ভিতরে যে বিশ্বাস আমার লুকায়িত আছে এই বিশ্বাসের বাহ্যিক প্রমাণটাই হচ্ছে আমার সংস্কৃতি অত সহজ নয় সংস্কৃতি যা খুশি তাই হবে এই পার্থক্য ঘুচিয়ে দেওয়ার যে সাম্রাজ্যবাদী চক্রান্ত চলছে তার উদ্দেশ্য হলো মুসলমানদের আকিদাগুলো ঘুরিয়ে নিতে পারলে এই দেশটাকেও দখল করা যাবে এপার বাংলা ওপার বাংলায় মিল হবে এই দিন দেখা যায় ওই পাশের প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী অবশ্য যান না তার সাথী মন্ত্রীগুলো দৌড়িয়ে চলে যায় সীমান্ত এলাকায় বিশেষ আমাদের সাতক্ষীরা দেভাটা যায় ওখানে যে নদী আছে ওই পাশ থেকে দুজন আসে এ পাশ থেকে আসে বেনাপুরে যায় খুব মিলতাল করে খুব গলায় গলায় মিলে আমার মনে হয় বলে দিই ঠিক আছে হিন্দুরা তো শুকুরে মাংস খায় এই বাংলাদেশের মন্ত্রীরা 21 ফেব্রুয়ারি বা এই পহেলা বৈশাখে দয়া করে মহাব্বতের ওদের সঙ্গে শুকুরে মাংস খাওয়া না খায় খাবে যদি বাঙালি বাঙালি একই তো এক দেহে লীন হয়ে যাও কুচে খাও কসম খাও যাগুলো খায় ওরা কে এদেরকে বুঝাবে? এই সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। বাংলাদেশের সবচেয়ে গর্বিত মাছ হচ্ছে কি? ইলিশ মাছ। ইলিশ মাছ আমরা খেতে পাই না, ওরা খাবে। আর ইলিশ মাছ ধ্বংস করার জন্য এখন তো জাটকার মৌসুম, মাছ নিষিদ্ধ, মাছ মারা যাবে না। ইলিশের বংশ রক্ষার জন্য সরকারি ভাবে নিষিদ্ধ 15 মে পর্যন্ত নাকি 9 মে পর্যন্ত। অথচ আমাদের সরকারের মন্ত্রীরা ইলিশ পান্তা খেয়ে উদ্বোধন করে পয়লা বৈশাখে। এ কোন ধরনের মন্ত্রী ওটা? দেখ এসব মন্ত্রীদের, তারা নিজের আইন বানায়, নিজের আইন ভঙ্গ করে। ইলিশের প্লেট 1000-2000 টাকা কেজি বিক্রি হবে, একটা পান্তার প্লেট 500-1000 টাকা বিক্রি হবে। অথচ একটা গরিব সে পান্তা খাই বাঁচে কোনো মতে। এটা গরিবের সঙ্গে তাচ্ছিল্য করা নয়, ওই 500টা গরিবকে দিয়ে বাবা 10 দিন ধরে ভাত খাবে। ও গরিবের পেটে ভাত নাই, আর তুমি ধনী মানুষ, একদিন মজা করে ইলিশ মাছ খাও, হ্যাঁ, আর পান্তা ভাত খাও। আর দেখো আমি বাঙালি, তুমি একটা ধোকাবাজ, তুমি বাঙালি না, বিহারে না কিছুই, তোর ধোকাবাজ, তোর নামই হলো ধোকাবাজ, প্রতারক। সংস্কৃতির ব্যাখ্যা তুমি জানো না, মানুষ আকিদা নিয়ে সিনেমি খেলো, তোমাকে দিয়ে কোনো কাজ তো হবে না। অতএব হে মানুষ, মৃত্যুকে ভয় করো, আখেরাতে সাবধান হও, আল্লাহকে ভয় করো। আল্লাহ কোনো অবস্থাতেই তৌহিদের সঙ্গে শিরক মিশাতে বলেন নাই। যে সূর্য চন্দ্র তিনি সৃষ্টি করেছেন, যাদের আগমন নির্গমনের কারণে পহেলা বৈশাখ বা 30শে চৈত্র আসে, সেই সূর্যের যিনি সৃষ্টিকর্তা, তোমরা তার ইবাদত করো। আবুদুল্লাহ আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতকারী হও। বাংলাদেশের কোটি কোটি টাকায় ইলিশ মাছ এদিন ধ্বংস হবে, অথচ আমরা খেতে পারি না। সরকার সব বুঝেন কিন্তু পারেন না। এইখানে গিয়ে মনে হয় সরকার অত্যন্ত দুর্বল একটা সরকার, তা কেন হবে? মুসলমানদের ভোটে সরকার নির্বাচিত হয়, মুসলমানদের আকিদা বিশ্বাস বিরুদ্ধে আঘাত দেয় সরকার বারবার, আমরা ওই সরকারকে খাতির করব নাকি? অনুরোধ করব, পরামর্শ দিব, খবরদার এইসব জাহেলি সংস্কৃতির সঙ্গে আপোষ করবেন না। আপনারা দেশের আকিদা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আকিদা বিশ্বাসের বাইরে গিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না, তাহলে আপনারা ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে যাবেন এবং আল্লাহর কাছে আপনারা খায়েন হিসেবে চিহ্নিত হবেন। কারণ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়ালি আল্লাহ মাইয়া মান ইস্তারা আল্লাহ মুস্তার রায়ান ফায়ামুতু ইয়ামে আমুতু ওয়া গাশন লি রায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমাদের মধ্যে আল্লাহ পাক যাকে ক্ষমতা দান করেন, কোন জনসমষ্টির উপরে বা রাষ্ট্রের ক্ষমতা দান করেন, অতঃপর সে মৃত্যুবরণ করলে এমন অবস্থায় যে তার প্রজা সাধারণের সঙ্গে খেয়ানতকারী হিসেবে মৃত্যুবরণ করে, যদি ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন। এদেশের 90% মুসলমান তাদের আকিদা বিশ্বাসের বাইরে গিয়ে আপনি নিজস্ব চিন্তা চেতনা চাপিয়ে দেবেন আমাদের উপরে, এটা যদি করেন আমরা কিছুই বলবো না। আমরা গলা কাটা মুসলমান না, আমরা পেট্রোল বোমা মারা মুসলমান না, আমরা আহলে হাদিস মুসলমান। আল্লাহকে দোয়া করব তোমার এই তখ্ত তাউস উড়ে যাবে, ফুৎকারে আল্লাহর বিধান অনুযায়ী ধ্বংস হয়ে যাবে, কোনোদিন আল্লাহর সামনে তুই টিকতে পারবো না। অতএব আল্লাহর বিধানের সঙ্গে নিজেরা নিজেদের বিধান চাপিয়ে দিয়ে এদেশের মুসলমানের উপরে জুলুম করো না। আমরা চাই যে কোটি কোটি টাকা তোমরা পয়লা বৈশাখে ব্যয় করবে, ওই টাকা যদি ব্যয় করার বড় শখ থাকে এদেশের গরিব জনসাধারণের মধ্যে বিতরণ করে দেওয়া। বহু ছাত্র লেখাপড়া করতে পারছে না, বরং বলবো তোমরা হরতাল করে যে 122 জন মানুষকে পেট্রোল বন্ধ হত্যা করেছ, আর পুলিশ তোমরা যে গুলি করে করে 65 জন মানুষকে পঙ্গু করেছ, হত্যা করেছ, এদেরকে বিতরণ করে দিয়ে টাকাগুলো সব, তারা আমাদের খেয়ে ফেরি বাঁচবে দেবে না? ওইখানে নাই, গরিব মুরগা। পরিশেষে আপনাদের কাছে একটা হাদিস শুনিয়ে দিই, বুখারী মুসলিমের হাদিস। হাদিসে কুদসি, কুদসি বোঝেন, আল্লাহ স্বয়ং বলছে, রসুলের ভাষা দিয়ে আসছে বটে কিন্তু হাদিসে কুদসিটা আল্লাহর বাণী। এই কে কাছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আল্লাহ তাআলা, আবু হুরায়রা বলছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ বলেছেন ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। ইয়াসুবুদ্দাহরা, সে জামানাকে গালি দেয়। ও আনাদ্দাহরো, আমি স্বয়ং জামানা সৃষ্টিকর্তা। জামানা গালি দিলে আমাকে গালি ধরে না? বেয়াদাইয়াল আমরো, আমার হাতেই যাবতীয় ক্ষমতা, আমার হাতেই যাবতীয় শাসন ক্ষমতা। উকাল্লিবুল্লাইল ওয়ান্নাহার, আমি রাত্রি এবং দিনকে ইচ্ছা মতো পরিবর্তন করে থাকি, আমি সবকিছু করি। অথচ ওরা গালি দেয় আমাকে, কোন দিনকে শুভ দিন বলা, কোন দিনকে অশুভ দিন বলা, অন্যায়। প্রতিটি দিনে আল্লাহর দিনকে অশুভ দিন বলা মানে আল্লাহকে অশুভ বলা, ঠিক না? কিছু ভাই আছেন যারা অশুভ দিন মনে করে সেদিন বিয়ে দেন না, ছেলে পেলে সেদিন বাড়ির থেকে বের হন না, করে না, পঞ্জিকা খুলে দেখবেন আজকে অশুভ দিন। এগুলো ঠিক নয়, এগুলো মুসলমানদের আকীদা বিরোধী। আমাদের আকীদা এই দিন এবং রাত সবটাই আল্লাহ, আল্লাহ এই দিনের মধ্যেই মানুষের মঙ্গলও করেন অমঙ্গলও করেন। তিনি যদি কাউকে অমঙ্গল করতে চান, কারো ক্ষমতা নেই সেখানে মঙ্গল নিয়ে আসা, আর তিনি যদি কাউকে মঙ্গল দান করে থাকেন, তার কারো ক্ষমতা নেই সেদিন অমঙ্গল নিয়ে আসা। ইন ইউরিদকাল্লাহু বিদুরিন ফালা কাশিফ লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক তোমার কোন অমঙ্গল চান, তাহলে ওই অমঙ্গল দূর করার ক্ষমতা কারো নেই আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, সে কল্যাণকে ঠেকানোর ক্ষমতা কারো নেই আল্লাহ ছাড়া। অতএব পয়লা বৈশাখ বলুন আর পয়লা চৈত্র বলুন, যেটাই বলুন না কেন সবটাই আল্লাহ। ঠিক অনুরূপ ভাবে ভাষাও আল্লাহ সৃষ্টি, ভাষা আমাদের সৃষ্টি নয়। আমরা বাঙালি বাঙালিকে লাভালাভি করি, যদি বলি বাংলা ভাষার মূল সৃষ্টিকর্তাকে, মূল প্রতিষ্ঠাতাকে বলতে পারবে? কোনো বাঙালির ক্ষমতা নেই এটা বলে। বাঙালি যত পণ্ডিত আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম, দেখাও বাংলা ভাষা কে সৃষ্টি করেছে প্রথম। অত সহজ নয়, ভাষা আল্লাহ সৃষ্টি, ইংরেজি ভাষা আল্লাহ সৃষ্টি। ভাষা আসে, ভাষা হারিয়ে যায়। আজকে যদি এখানে দাঁড়িয়ে অ্যাংলো স্যাক্সন যুগের ইংরেজি বলে, ওকে লোক পাগল ছাড়া কিছু বলবে না। যে এখন যদি কেউ বসে শেক্সপিয়ারের ইংলিশ বা বায়রনের ইংরেজি বলে, তাকে বাড়িতে লোক বেরকে দেবে, এটা কি বলে? এখন যদি বসে 19 শতকের কালীপদ দাসের চর্চাপদের বাংলা বলে, এই বাংলা বোঝার ক্ষমতা কারোরই নাই, সে কিছু বাংলাই না হিসেব মতো। এমনকি এই গত 100 বছর আগে মুন্সী ফসিউদ্দিনের যে আছে আমাদের কাছে, কি বলে ওটাকে, কি পুঁথি, পুঁথি, এই পুঁথি বোঝার ক্ষমতাই আমাদের নাই। পুঁথি আমার ঘরে আছে, দেখে আসেন, পড়লে আপনার হাসি লাগবে যে কি পড়ে। ছোটবেলায় আমার মা খায়রুল হাসান পড়তেন, মনির হুদা পড়তেন, গুনগুনিয়ে সুর দিয়ে দে, ইসলামের বড় বড় ইতিহাস তার মধ্যে আছে, আমি খুব মজা করে শুনতাম। এখন যদি কেউ আমার সামনে মনির হুদা পড়ে, বাবা তুই জন্দা ছড়া এখান থেকে। বাংলা ভাষা দিন দিন পরিবর্তিত হচ্ছে, এমনকি বলবো বাংলা ভাষার মধ্যে শিরকি বাংলা আছে, তৌহিদি বাংলা আছে, বেদাতি বাংলা আছে, সুন্নতি বাংলা আছে। আমরা বাংলা পড়তাম আগে খুদা হাফেজ, সব সাইনবোর্ড লেখা থাকতো না খুদা হাফেজ, এখন খুদা আছে, আল্লাহ এসে গেছে, খুদা চলে গেছে, মানে খুদা শিরকি কথা বলা হবে না। আলহামদুলিল্লাহ আমাদের প্রচারে কোন কাজ হয় না, আপনারা বলেন যে এমন কাজ হয় যে বহু মানুষ মধ্যে তব করে আমরা টেরি পাই না। কালকে পত্রিকা দেখলাম ওই ইলিশের বেচা কেনা নাই, কি খুশি হন নেই, ইলিশের মার্কেটে খরিদ্দার নাই, কি ব্যাপার? মেলা অজুহাত দিচ্ছে, অবরোধ ছিল, এ ছিল, তা ছিল, আসলে যে ভিতর থেকেই মানুষ দুর্বল হয়ে গেছে। ইলিশ যে খাওয়াতে একটা ধোকাবাজি কারবার, পয়লা বেশে আসলে কিছুই না, কাপড়ের দোকানে কাপড় বিক্রি হচ্ছে না, কাপড় লাট হয়ে পড়ে আছে, হলুদ শাড়ি সব, ক্রেতা নাই। সাংবাদিক জিজ্ঞেস করছে কেন ভাই ক্রেতা নাই, কি জানে কি বলে মনে হয় অবরোধের জন্য লোক আসছে, কই অবরোধ তো কিছুই দেখছে না, শত গাড়ি ঘোড়া চলছে, তাহলে সমস্যা কি? আসল সমস্যা তোরা বলবে না, কারণ মানুষের আকিদাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের বক্তৃতাগুলোকে তাদের কেন যাচ্ছে না মনে করেন নাকি? হাজার হাজার মানুষ তবা করেছে, ইনশাআল্লাহ আরো তবা করবে, পয়লা বৈশাখ বাংলা জমিনে থাকবে না ইনশাআল্লাহ। এসব তো বেদাতি অনুষ্ঠান হারিয়ে যাবে, যেমন মিলাদে প্রায় হারিয়ে গেছে না, এর মোলবিদে খাওয়া নাই, সোহেব রাতে প্রায় হারিয়ে গেছে, এই পয়লা বৈশাখ হারিয়ে যাবে, সরকার যতই লাঠি পেটা করুক আমাদের কণ্ঠ থেকে যাচ্ছে কশ্চিন কাল এটা বাংলাদেশে হবে না। হে যুবকরা, তোমাদের রক্ত আল্লাহর রক্ত ব্যয় করো, শয়তানের রক্ত ব্যয় করো না, যেন তোমরা এদিন হাঙ্গর কুমির সাজার চেষ্টা করো না, নাকে মুখে সবের কালিবালি মাখিয়ে বান্দর হওয়ার চেষ্টা করো না, মানুষ মানুষ থাকো। রিপোর্টটা পড়ে খুব ভালো লাগলো, শাড়িও বিক্রি হচ্ছে না, ইলিশ মাছও খাচ্ছে না। আমরা বলবো ইলিশ মাছ বেশি বেশি হোক, আমরা একটা সস্তা দামে পাবো, খাওয়া লোকদের না থাকে দুদিন পরে সস্তা পাবো, পচাইতে ফেলবে না। শিরকি বাংলা কি আমরা আগে পড়তাম, আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পড়ে যেতে হবে। মানে ব্রহ্মাণ্ড মানে কি, পুরো বিশ্বটা হলো ব্রহ্মার অন্ড, অন্ড মানে কি ডিম, মুরগি পেটে ডিম পড়ে না, এই পৃথিবীটা হলো ব্রহ্মা হলো ঈশ্বর, ঈশ্বরের ডিম, আল্লাহ হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এটা শিরিক না? এখন আমাদের তাহরিকের বাংলায় কোথাও ব্রহ্মাণ্ড খুঁজে পাবেন না ইনশাআল্লাহ, সাহিত্য পরিত্যাগ হচ্ছে না, এমনি করে প্রতি ক্ষেত্রে আপনি পাবেন, ভাষার মধ্যে যে বিদেশি চক্রান্ত চলছে এসব ভাষাগুলো আমরা সরিয়ে দিয়েছি। আমাদের এখানে ভগবান নেই, খোদা নেই, গড নেই, ঈশ্বর নেই, সিরেফ আল্লাহ আছেন, আল্লাহ কোন অনুবাদ নেই, মনে থাকবে তো? আল্লাহ কোন স্ত্রীলিঙ্গ আছে? ভগবানের স্ত্রীলিঙ্গ নাই? ভগবতী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ নাই? ঈশ্বরী। আল্লাহর স্ত্রীলিঙ্গ কি হবে? তার তো স্ত্রী নাই, স্ত্রীলিঙ্গ আসবে কোথেকে? অর্থাৎ আল্লাহর অনুবাদ সিরেফ আল্লাহ হতে হবে, তার কোন অনুবাদ নাই। এটা হলো ভাষাগত জিহাদ, আমাদের ভাষার মধ্য দিয়েই আমাদের ধ্বংস করে দিচ্ছে কথিত সংস্কৃতি বাজরা, ওদের সংস্কৃতি সেবি বলবো না, সংস্কৃতি বাজ বলবো, ওরা সংস্কৃতি নিজেরও জানে না, জানে খালি একটাই কথা, এদেশের মুসলমানদের আকিদাকে হিন্দু বানাতে হবে, অত সহজ নয়। বাংলা ভাষার নজরুলের ভাষা আর রবীন্দ্রের ভাষা আসমান জমিনের পার্থক্য, কলকাতা কেন্দ্রিক বাংলা, ঢাকা কেন্দ্রিক বাংলা আসমান জমিনের পার্থক্য, ঢাকার বাংলা একাডেমি অধিকাংশ ক্ষেত্রে কলকাতার বাংলার অনুসরণ করে, এমনকি ভাষা রাষ্ট্রীয় জাতীয় সংসদ পর্যন্ত ঢুকে গেছে। আমাদের সংবিধানে লেখা রয়েছে সংসদ সদস্য বলতে হবে, মেম্বার অফ দি পার্লামেন্ট ইংরেজি, আর ইন্ডিয়ায় বলে সাংসদ, পশ্চিমবাংলায় বলে, কিছু কিছু পত্রিকা বাংলাদেশে আছে যারা সংসদ সদস্য বলেন না, তারা সাংসদ বলেন। আপনি তো ভাববেন অর্থ তো একই, আমি ভাবি এই অর্থ নয়, এর মধ্যে দারুণ সাম্রাজ্যবাদের নীল নকশা লুকিয়ে আছে, যাতে আমাদের ছেলেরা সংসদ সদস্য না বলে সাংসদ বলে, অর্থাৎ ভারতীয় বাংলার সঙ্গে আপনার বাংলাদেশের মিল হয়ে যায়, আস্তে আস্তে ভাষার পার্থক্য ঘুচিয়ে দেওয়ার উদ্দেশ্য। এখানে আমরা বলি পরিষদ, তারা বলেন পর্ষদ, মধ্যমসহ রেপ, এর মধ্যে ক্যালকাটার বাংলা ঢাকার বাংলা পার্থক্য আছে, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যের মধ্য দিয়ে তারা আমাদের আকিদার চিন্তা করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক যেমন শিয়ারা ইমাম হোসেনকে আলাইহিস সালাম বলে, আমরা বুঝতেই পারি না কিন্তু কি হলো, শিয়া সংস্কৃতি ঢোকার কারণে অধিকাংশ মুসলমানের নাম হয়ে গেছে, নামের শেষে আহমদ, আলী, সব ঢুকে আছে না, এগুলো প্রায় এখন খালি হওয়ার পথে। আর এখন দয়া করে আপনারা এইগুলো বাদ দেন, হিসাব করে কথা বলবেন, হিসাব করে কলম ধরবেন। আমরা আরবি বানান করি আ র বয়দীর্ঘ, তাই না? কারণটা কি, বা ইয়ায় মারুফ আছে, বা টান আছে ওখানে, এজন্য দীর্ঘ ই বলতে হয়। এখন বাংলা একাডেমি করছে কি বয়রশ্মি, মাদ্রাসার যত সিলেবাস বই বেরিয়েছে সব বয়রশ্মি, বুঝিয়ে দিয়ে প্রতি ক্ষেত্রে ওরা বিরোধিতা করবে। কাজই হলো বাংলার আরবি বা উর্দু বা ফার্সি চরিত্রকে ধ্বংস করে দেওয়া। যখন আপনি নজরুলের কবিতা পড়বেন অধিকাংশ উর্দু ফার্সি মিক্সড বাংলা পাবেন, তাই না? কিন্তু আপনি পড়েন রবীন্দ্রনাথের বাংলা পড়েন, সে উর্দু বাংলা কোনো খবরই শেখার নাই, তা দুই বাংলা কি এক হলো? অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যদি এর উপরে একটা সেমিনার কখনো করতে পারেন আপনারা, এত কোটেশন আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কোটেশন পড়লে আপনার আশ্চর্য হয়ে যাবেন। সেদিকে এখন যাওয়া যাবে না, খালি একটুকু বলে দিই ভাষায় পার্থক্য, চরিত্রে পার্থক্য, আচরণে পার্থক্য, খাওয়ায় পার্থক্য। আমরা পানি খাই, তারা জল খায়, তারা ভাত খায়, কত কিছু, কত যে পার্থক্য, হিসাব নিয়ে ওঠায় বসায় পার্থক্য। এগুলো আকিদাগত কারণেই সাংস্কৃতিক পার্থক্য। এই পার্থক্যের জন্য আমরা তাদেরকে শত্রু মনে করি না, বরং এটা হলো পরিচিতি, লেতা আরাফু, আমি যে মুসলমান এবং ভাষায় তার প্রমাণ, উনি যে অমুসলিম ভাষায় তার প্রমাণ। এজন্য কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ শত্রুতা নাই, সহজে চেনা যায় হ্যাঁ উনি অমুসলিম। নাম রাখবেন বাংলা, দুটোই বাংলা, জি না, নাম বাংলা হবে না, মুসলমানের নাম বাঙালি হলেও নাম হবে আরবিতে, ফার্সিতে, উর্দুতে, কোন অবস্থায় বাংলায় নাম হবে না। কারণ বাংলা যদি আমি হেনা রাখি বা বকুল রাখি, খকুল রাখি, যাই বলি না কেন, ওই বকুল ওর মানুষ না গরু না ফুল বোঝার সমস্যা আছে, বকুল ফুল আছে না, এটা হিন্দু নাম বকুল, মুসলমান নাম বকুল, কি দেখেছেন বলো একটা বলো, এটা কি, এ তোমার নাম কি, ওর নাম বকুল, আবার প্রশ্ন তুমি মুসলমান না হিন্দু, জিজ্ঞেস করতে হবে না। যাতে নামের পার্থক্যটা ঘুচে যায় সেজন্য চক্রান্ত চলছে, সাবধান, বাচ্চাদের নাম আরবিতে রাখবেন, ভালো আলমের কাছ থেকে সুন্দর নাম রাখবেন, কেয়ামতের মাঠে আপনার ছেলেকে বাপের নাম সহ ডাকা হবে। অতএব তোমরা তোমাদের সন্তানদের নামগুলো সুন্দর করে রাখো, যদি কেয়ামতের মাঠে আল্লাহ ডাকে হে পসা ইবনে দুখে এদিকে এসো হবে, হে সক্কু ইবনে পক্কু হবে, এই সমস্ত ষড়যন্ত্র থেকে সাবধান। আমার বাঙালি হতে পারে কিন্তু আকিদা বিক্রি করি নাই, আমার নাম হবে আরবিতে, যাদের নাম বাংলায় আছে 100 টাকা খরচ করে এফিডেভিট করে ইমিডিয়েট আরবি করে নেন, সার্টিফিকেটে যা থাক থাক বাক্স মধ্যে থাক, আপনি সামাজিক জীবন চলবে না আরবি নামে, কোন বাংলা নাম চলবে না। সেই সঙ্গে ডাক নামের নাম করে যে সমস্ত আলতু ফালতু নাম আপনার রাখেন, সুন্দর আরবি নাম আছে একটা ডাক নাম লাগাইছে তার মধ্যে, একটা ডাক নাম ডাকিয়ে একটা ফালতু বাংলা নাম, দেখি তো অধিকাংশ ভোটে তারা দাঁড়ায় নামের সঙ্গে বুলু হুলু ফুলু কিসব নাম লিখে দিয়ে বসে থাকে, এসব কেন, বেটার ভদ্রলের নাম কি ভুলু ফুলু হয়। এগুলো থেকে বেঁচে থাকেন, কারণ এগুলো সাংস্কৃতিক পার্থক্য। আপনার সংস্কৃতি আপনার মৃত্যুর পরও টিকে থাকবে, আপনার সন্তানরা আপনার নামে গর্ববোধ করবে, যদি বলে আমার আব্বা ছেলে ভুলু, আরে বাপরে বা কি মহান ব্যক্তি গো, ই হবে। অতএব নিজের নাম সুন্দর করুন, সন্তান নাম সুন্দর করুন, নাতিপুতির নাম সুন্দর করুন, অবশ্যই তা আরবিতে হওয়া ভালো হবে, সর্বোত্তম হবে আরবিতে, কোনো অবস্থায় বাংলায় নয়। কারণ বাংলায় নাম রাখলে হিন্দু মুসলমান খ্রিস্টানকে পার্থক্য করা যায় না, এটাও কিন্তু সংস্কৃতির একটা অংশ। পরিশেষে আপনাদের সবাইকে মৌলিক জায়গাতে আবার নিয়ে যাচ্ছি, আমরা কাজ সৃষ্টি, সূর্য চন্দ্র কাজ সৃষ্টি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো কাজ সৃষ্টি, আল্লাহ পরিষ্কার বলছেন সূরা তওবা 31 নম্বর আয়াতে, দেখো আল্লাহর কাছে মাস সমূহের গণনা হচ্ছে 12টি, যেদিন থেকে ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে সেদিন থেকেই 12টা ভাগে আল্লাহ বিভক্ত করে দিয়েছেন, তাহলে কে সৃষ্টি করলো, আল্লাহ করেনি? অতএব বৈশাখ আসুক, চৈত্র আসুক, বর্ষা আসুক, সবকিছুই বান্দার মঙ্গলের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ আমরা আল্লাহর কাছে সিজদা করব, তার জন্য শুকরিয়া আদায় করব এবং তার কাছ থেকে রহমত প্রার্থনা করব, এবং আমরা জাহান্নাম আজাব থেকে বাঁচার জন্য তার নিকটে কায়েমন চিত্তে দোয়া করব। আল্লাহ তুমি আমাদের অন্তরগুলিকে তৌহিদপন্থী করে দাও, শিরকের যাবতীয় আবিলতা থেকে আল্লাহ তুমি আমাদের হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করে দাও। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।